সঠিক দিশা চাই, সঠিক দিশা চাই, সঠিক দিশা চাই, সঠিক দিশা চাই, হে প্রভু সঠিক দিশা দাও, সঠিক দিশা দাও, সঠিক দিশা চাই, সঠিক দিশা চাই, তোমার প্রিয় হতে চাই হে প্রভু, আমায় প্রিয় করে নাও, প্রিয় করে নাও, সঠিক দিশা দাও, সঠিক দিশা দাও, সঠিক দিশা চাই, সঠিক দিশা চাই, আমি অন্ধকারে পথ চলেছি পাইনি কোথাও আলো, কহিনি বনে এই হৃদয়ে একটু প্রদীপ জ্বালো খোদা, একটু প্রদীপ জ্বালো, আমি অন্ধকারে পথ চলেছি পাইনি কোথাও আলো, কহিনি বনে এই হৃদয়ে একটু প্রদীপ জ্বালো খোদা, একটু প্রদীপ জ্বালো, আমি আলো পেতে চাই হে প্রভু, আমায় আলো দিয়ে যাও, আলো দিয়ে যাও, সঠিক দিশা দাও, সঠিক দিশা দাও, সঠিক দিশা চাই, সঠিক দিশা চাই, হে প্রভু সঠিক দিশা দাও, সঠিক দিশা দাও, তোমার প্রিয় হতে চাই হে প্রভু, আমায় প্রিয় করে নাও, প্রিয় করে নাও, সঠিক দিশা দাও, সঠিক দিশা দাও, সঠিক দিশা চাই, সঠিক দিশা চাই, আমি ঢেউ সাগরে সাঁতার কাটি পাই না খুঁজে কু, ফুলে ভরা জীবন মাঝে, ফোটাও তুমি ফুল খোদা, ফোটাও তুমি ফুল, আমি ঢেউ সাগরে সাঁতার কাটি পাই না খুঁজে কু, ফুলে ভরা জীবন মাঝে, ফোটাও তুমি ফুল খোদা, ফোটাও তুমি ফুল, আমি ফুল হতে চাই হে প্রভু, আমায় কুলের খবর দাও, কুলের খবর দাও, সঠিক দিশা দাও, সঠিক দিশা দাও, সঠিক দিশা চাই, সঠিক দিশা চাই, হে প্রভু সঠিক দিশা দাও, সঠিক দিশা দাও, তোমার প্রিয় হতে চাই হে প্রভু, আমায় প্রিয় করে নাও, প্রিয় করে নাও, সঠিক দিশা দাও, সঠিক দিশা দাও, সঠিক দিশা চাই, সঠিক দিশা চাই, সঠিক দিশা চাই, সঠিক দিশা চাই, সঠিক দিশা দাও, সঠিক দিশা দাও, সঠিক দিশা দান, সঠিক দিশা দান।